السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে সালাতুল জুমা আদায় করার পরে আবারও দিনের কিছু গুরুত্বপূর্ণ মাসাইল শিক্ষা করার জন্য বসার তৌফিক এনায়েত করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আজকের আলোচ্য বিষয় হচ্ছে মান কাফারা মুসলিমান ফাকাদ কাফারা, যে ব্যক্তি কোন মুসলিমকে কাফের বলে আখ্যায়িত করল সে নিজেই কাফের হয়ে গেল। এটা প্রথম আলোচ্য বিষয়। আমরা ইসলামের জন্য কাজ করব, এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করব যে কোনো মুসলিমকে যেন আমরা কাফের না বলি, আর অপরদিকে কোন কাফেরকেও আমরা যেন মুসলিম না বলি। কোন কাফেরকে মুসলিম বলা যাবে না, আর কোন মুসলিমকেও কাফের বলা যাবে না। এই দুইটা অংশের প্রথম অংশ আমি এখন আলোচনা পেশ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফে সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, তিনি বলেন মান কাফারা মুসলিমান ফাকাদ কাফারা, যে ব্যক্তি কোনো মুসলিমকে কাফের বলে আখ্যায়িত করল, কোনো মুসলিমকে বলল যে তুমি কাফের বা হে কাফের এরকম ডাক দিল, কোনো মুসলিমকে কাফের বলে আখ্যায়িত করলে সে নিজেই কাফের হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, ইদা কাফারার রাজুলু আখাহু ফাকাদ বাআ বিহা আহাদুহুমা, যখন কোনো মুসলিম ব্যক্তি বা কোনো ব্যক্তি তার অপর কোনো ভাইকে, মুসলিম ভাইকে বলল ইয়া কাফের বা কাফের বলে সাব্যস্ত করল, ফাকাদ বাআ বিহা আহাদুহুমা, তাহলে তাদের দুজনের কোনো একজন অবশ্যই কাফের হয়ে যাবে। কোনো মুসলিমকে যদি কেউ কাফের বলে আখ্যায়িত করে তো তাহলে যাকে কাফের বলল সে যদি কাফের হওয়ার উপযুক্ত হয় তাহলে তো ঠিক আছে, আর যদি সে এই কাফের হওয়ার উপযুক্ত না হয় তাহলে কথাটা তার দিকে ফিরে আসবে যে বলল, অর্থাৎ যে বলল সে নিজে কাফের হয়ে যাবে। এ সম্পর্কে আরো একটা হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আইয়ুমা ইমরিইন ক্বালা লি আখিহি ইয়া কাফির, যে কোনো ব্যক্তি তার অপর কোনো ভাইকে এই বলে সম্বোধন করল ইয়া কাফের, ওই কাফের এরকম ডাকলো, ফাকাদ বাআ বিহা আহাদুহুমা, তাহলে অবশ্যই এই কথার সাব্যস্ত কোন একজনের উপর হবে। ইন কানা কামা ক্বালা, সে যাকে কাফের বলল সে যদি সত্যি এই কাফের হওয়ার উপযুক্ত হয়ে থাকে তো ভালো কথা, ওয়াইল্লা রাজাআত আলাইহি, আর যদি তা না হয় তাহলে যে বলল তার দিকে ফিরে আসবে। ওয়াকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এছাড়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান দাআ রাজুলান বিল কুফরি আও ক্বালা আদুউল্লাহি ওয়ালাইসা কাযালিকা ইল্লা হারু আলাইহি, যে ব্যক্তি কোনো ব্যক্তিকে কাফের বলে ডাকল অথবা তাকে বলল যে সে আদুউল্লাহ আল্লাহর দুশমন, কাউকে আল্লাহর দুশমন বলে ডাকল অথচ সে এরকম কাফেরও না আল্লাহর দুশমনও না, তাহলে ইল্লা হারা আলাইহি, যে বলল তার উপরে বিষয়টা ফিরে আসবে। ওয়ান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুমা রাজুলিন মুসলিমিন আকফারা রাজুলান মুসলিমান। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে কোনো মুসলিম ব্যক্তি অপর কোনো মুসলিম ব্যক্তিকে কাফের বলে আখ্যায়িত করল, ফাইন কানা কাফেরান, যদি সে বাস্তবে কাফের হয়ে থাকে তো ভালো কথা, তার উপর ওটা বর্তাবে, ওয়া ইল্লা কানা হুয়াল কাফের, নতুবা যে কাফের বলল সে নিজেই কাফের বলে সাব্যস্ত হবে। বুখারী মুসলিম সহ হাদিসের বিভিন্ন কিতাবে আছে, আবু দাউদ শরীফে আছে। এমনি ভাবে ইবনে হাব্বানের আরেকটা হাদিস আছে, আমিন রেওয়ায়েত আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم ما اكفر رجل رجلا الا باء احدهما بها, যখনই কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে কাফের বলে আখ্যায়িত করে তখন তাদের দুজনের কোনো একজন, যে বলল এবং যাকে বলা হলো এই দুজনের কোনো একজন এর উপর এটা বর্তাবে। ইন কানা কাফেরান, যদি সে বাস্তবে কাফের হয়ে থাকে যাকে বলা হলো তাহলে তো ঠিক আছে, তার উপরে গিয়ে পড়ল, আর যদি সেটা না হয় ওয়াইল্লা কাফারা বিতাকফিরিহি, যদি যাকে বলা হলো সে বাস্তবে কাফের না হয়ে থাকে তাহলে যে বলল সে নিজে এই তাকফির করার কারণে কাফের হয়ে গেল। এমনি ভাবে আরেকটা হাদিস যেটা বাজ্জাজের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইদা ক্বালা আর-রাজুলু লি আখিহি ইয়া কাফির ফাহুয়া কা কাতলিহি, যখন কোনো ব্যক্তি তার অপর কোনো ভাইকে বলল ইয়া কাফির, হে কাফের, ফাকা ফাহুয়া কা কাতলিহি, সেজন্য তাকে হত্যা করে ফেলল, তাহলে বোঝা গেল যে কোনো ব্যক্তিকে কোনো মুসলিম ব্যক্তিকে কাফের বলা যাবে না। এখন কোনো মুসলিম ব্যক্তিকে কাফের বলা হয় কেন, এটার চারটা কারণ থাকে। কোনো ব্যক্তি যখন কোনো ব্যক্তিকে কাফের বলে ডাক দেয় বা কাফের বলে তাকফির করে, এর কয়টা কারণ হতে পারে, চারটা কারণ হতে পারে। আমরা এগুলো খুব খেয়াল করে শুনব যে আমরা দাওয়াতি কাজ করতে গিয়ে যেন এসব ভুলগুলো না করি। এক নম্বর হচ্ছে মুস্তাহিল্লুন মুকাজ্জিবুন লিহুকমিল্লাহি, যাকে তাকফির করা হলো কাফের বলে আখ্যায়িত করা হলো, তাকফির মানে, তাকফির মানে হচ্ছে কাউকে কাফের বলে ফাতোয়া দেওয়া, কাউকে কাফের বলে আখ্যায়িত করা, কাউকে কাফের বলে ঘোষণা করা, এটাকে আরবিতে বলে কি, তাকফির। আমাদের কিতাবুল আকায়েদে একটা চ্যাপ্টার আছে তাকফির, উসুলে তাকফির, তাকফির করা যায় কখন। তো কাফের আমরা কেন বলি, এক তো হচ্ছে মুস্তাহিল্লুন মুকাজ্জিবুন লিহুকমিল্লাহি, আল্লাহর কোনো হুকুমকে কোনো ব্যক্তি যদি কি করে, আল্লাহর বিধানকে মিথ্যা সাব্যস্ত করে, আল্লাহর কোনো বিধানকে যদি কেউ হালাল মনে করে তাহলে সে কাফের হয়ে যায়, এই কারণে তাকে তাকফির করা হয়। একজন লোক বলল, আপনি বললেন মদ হারাম, সে বললে আরে কিসের হারাম, এটা হালাল। আল্লাহ বললেন সুদ হারাম, সে বললো আরে কিসের সুদ হারাম, সুদ হালাল, সুদ খেলে কি হয়, সুদ তো ব্যবসার মতোই, এরকম কথা বলল। এরকম যদি কোনো ব্যক্তি, দেখুন আমরা যে কথা বলছি ভালো করে বুঝতে হবে, আমি এটা বলি নাই সুদ খাইলো সে কাফের হয়ে গেল, কি বললাম, আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, এই সুদটাকে যে হালাল বিশ্বাস করলো সে কি হয়ে গেল, আল্লাহ নামাজকে হালাল করেছেন, ফরজ করেছেন, যে ব্যক্তি বলল নামাজ না পড়লে কি হয়, কে ফরজ করেছে, এরকম আল্লাহর বিধানকে যে মিথ্যা সাব্যস্ত করলো সে কি? এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে ওয়াহাজিউন লাইবুন, উপহাস করে মজাক করে কোন ব্যক্তি আল্লাহর বিধানকে তুচ্ছ তাচ্ছিল্য করলো কৌতুক করে, তাহলে সেও কাফের হয়ে যায়। আর একটা হচ্ছে মুতাআব্বিলুন মুখতিউন, কোরআনে হাদিসের কোন আয়াতকে বা কোন হাদিসকে তাবিল করে ভুল ব্যাখ্যা করে সে গোমরা হয়েছে, এরকম কোন গোমরাহি এমন পর্যায়ে চলে গেল যাতে কাফের হয়ে যায়, এরকম ব্যক্তিকে কাফের বলল। আরেকটা হচ্ছে মুজতাহিদুন মুখতিউন, এজতেহাদকারী ভুল করেছে ইজতেহাদ করে, যেমন ফোকাহায় কেরা আমরা ইজতেহাদ করেছেন, আমরা এই বিষয়টা নিয়ে আসব। তাহলে চারটে কারণে মানুষকে তাকফির করে, আমরা দেখব এই চারটার কোন কোন কারণে কাউকে কাফের বলা যাবে কাকে বলা যাবে না। প্রথম বিষয় যেটা, যে ব্যক্তি আল্লাহর কোনো বিধানকে মিথ্যা সাব্যস্ত করে, আল্লাহর কোনো বিধানকে হালালকে হারাম, হারামকে হালাল বিশ্বাস করে, এই ব্যক্তিকে তাকফির করা হয়, এটা স্পষ্ট যে সে কাফের, এটা স্পষ্ট যে সে কাফের। আল্লাহর কোনো বিধানকে যদি কোনো ব্যক্তি অমান্য করে এবং সে আল্লাহর হারামকে হালাল আর আল্লাহর হালালকে হারাম বিশ্বাস করে, মুস্তাহিল আল মুকাজ্জিব লি হুকমিল্লাহ, আল্লাহর বিধানকে যে মিথ্যা সাব্যস্ত করে সে ব্যক্তিকে যে তাকফির করা হয়, এতে কোনো দোষ নাই, নিশ্চয় সে ব্যক্তি কি কাফের। এরপরে দুই নাম্বার হচ্ছে যাকে মুসলিমরা তাকফির করে আল্লাহর কোনো বিধানকে উপহাস করার কারণে, তুচ্ছ তাচ্ছিল্য করার কারণে, আল্লাহর কোনো বিধানকে কৌতুক করার কারণে, এ সম্পর্কেও এটা বাস্তব যে সে কাফের। কোরআনুল কারিম আল্লাহ তাআলা বলছেন কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, হে নবী আপনি বলুন তোমরা আল্লাহর সঙ্গে, আল্লাহর রাসূলের সঙ্গে, আল্লাহর আয়াতের সঙ্গে উপহাস করছো, মজাক করছো। লা তাতাজিরু কদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা কোনো ওজর পেশ করো না, তোমরা ঈমান আনার পরে কাফের হয়ে গেছো। কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা ঈমান আনার পরে কি হয়ে গেছো, কাফের হয়ে গেছো। এটা নাজিল হয়েছিল মূলত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একদল লোক যুদ্ধে গিয়েছিল, ফিরার সময় মদিনার কিছু মুনাফিকরা বলাবলি করতে লাগলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সাহাবীদেরকে নিয়ে উপহাস করলো, আমাদের এই যে কারি সাহেবরা, মা রাইনা মিসলা কুরাইনা হাউলা আরগাবু বুতুনান ওয়ালা আকদাবু আলসুনান ওয়ালা আজবুন ইনদাল লিকা, এই লোকগুলোর মতো পেটুক আর এই লোকগুলোর মতো মিথ্যাবাদী আর এই লোকগুলোর মতো কাপুরুষ আর দেখি নাই। মিথ্যাবাদী বলতে তারা বোঝাচ্ছে আল্লাহ আল্লাহ রসুল যে কথাগুলো বলেন এগুলো কি কবে কি সত্য হবে, এটা তারা বলল। আল্লাহ তালা আল্লাহর রসুল সাল্লাহ সাল্লামকে জানিয়ে দিলেন ওহির মাধ্যমে, এই লোকগুলো এসে বলল না আমরা তো আসলে এগুলো বাস্তবে বলি নাই, আমরা রাতের বেলায় উটের গতিবৃদ্ধির জন্য কৌতুক করছিলাম, বাস্তবে আমরা এগুলো বলি নাই। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, হে নবী আপনি বলুন তোমরা আল্লাহর সঙ্গে, আল্লাহর আয়াতের সঙ্গে এবং আল্লাহর রাসূলের সঙ্গে উপহাস করছো। লা তাতাজিরু, না তোমরা খবরদার ওজর পেশ করো না, কদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা তোমাদের ঈমান আনার পরে কাফের হয়ে গেছো। তাহলে এখানে কাফের হয়ে গেল কিসের কারণে? আজকেও যদি কোনো ব্যক্তি আল্লাহর বিধান নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে তাহলে সে মুসলমান না কাফের? আমেন। তাকে তাকফির করা যাবে। দুইটা বিষয় পরিষ্কার হয়ে গেল। আল্লাহর বিধানকে যে মিথ্যা মনে করে, আল্লাহর হালালকে হারাম আর হারামকে হালাল বলে বিশ্বাস করে, সে ব্যক্তি কি, তাকে তাকফির করা যাবে। দুই নাম্বার বলা হলো কি, আল্লাহর কোন বিধানকে নিয়ে অথবা আল্লাহর আয়াতকে নিয়ে, আল্লাহকে নিয়ে, আল্লাহর রাসূলকে নিয়ে উপহাস করে, মজাক করে, কৌতুক করে, তাকেও কি করা যাবে, তাকফির করা যাবে, সে কাফের হয়ে যায়। দুইটা বিষয় ক্লিয়ার হয়ে গেল। তিন নম্বর হচ্ছে আল মুতাআব্বিল আল মুখতি, কোরআন বা হাদিসের কোন আয়াত বা হাদিসকে ভুল ব্যাখ্যা করার কারণে সে কুফরির মধ্যে লিপ্ত হয়ে গেছে। কাল্লাযী ইউকাফিরু মুসলিমান আন শুবহাতিন আও তাবিলিন খাতিয়িন ফাহাযা রাগম আন্নাহু আসিমুন লিআন্নাহু ক্বাযা আন জাহলিন বিগাইরি ইলমিন ইল্লা আন্নাহু লা ইউকাফফারু লিওজুদি তাবিলিল মারজুহ। যে ব্যক্তি কোন আয়াত বা হাদিসের ভুল ব্যাখ্যা করার কারণে সে কি করল, আয়াত বা হাদিসের ভুল ব্যাখ্যা করার কারণে কুফুরিতে লিপ্ত হল, এই লোকটাকে তাকফির করা যাবে না। কি বললাম, একে তাকফির করা, খুব ভালো করে আমাদের খেয়াল রাখতে হবে। আমরা অনেককে বেদাতি বলি, মুবতাদে বলি, কিন্তু কাফের বলতে আমরা সাবধান থাকি। কি জন্য, যদি কোনো আয়াতের ভুল ব্যাখ্যা করার কারণে এবং ওই ব্যাখ্যা করার সুযোগ আছে, খুব খেয়াল, দুইটা শর্ত, ওই আয়াতের মধ্যে ওই ভুল ব্যাখ্যা করার কি আছে, সুযোগ আছে। যেমন মনে করেন একজন সাহাবি, সে কোরআনের আয়াত পড়ল যে রাতের রমজানে রাতের বেলায় খেতে থাকো, পান করতে থাকো, অকুলু অশরাবু, তোমরা খাও পান করো, কতক্ষণ, হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, যতক্ষণ পর্যন্ত কালো সুতা আর সাদা সুতা স্পষ্ট না হয়ে যায়। লোকটা করলো কি, বালিশের নিচে দুইটা সুতা রাখলো, একটা কালো সুতা আর একটা সাদা সুতা, এটা রেখে ভোর রাত্রে খেতে লাগলো আর বালিশের দিকে তাকায় যে ওই যে কালো সুতাটা আর সাদা সুতাটা দুইটা আলাদা দেখা যায় কিনা, দেখা যায় না, খেতে লাগলো। ফজরে আজান হয়ে গেল, তারপরও ওই সাদা আর কালো সুতা স্পষ্ট দেখা যায় না। উনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনে তো আল্লাহ তাআলা বলেছেন তোমরা খেতে থাকো, পান করতে থাকো, যতক্ষণ পর্যন্ত সাদা সুতা আর কালো সুতা, সাদা সুতা হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতুল আসওয়াদি মিনাল ফাজর, সাদা সুতা কালো সুতার থেকে আলাদা দেখা যায়, এটা না দেখা পর্যন্ত খেতে থাকো। আমি তো খেতে রইলাম, কিন্তু এতে সূর্য উদয় হয়ে গেছে, তারপরও তো এটা দেখা যায় নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে বললেন, তোমার বালিশ তো মাশাআল্লাহ খুব বড়, যে একেবারে সুবহে সাদেক আর রাত্র তুমি বালিশের তলে ঢুকেই দিয়েছো। এরপরে বললেন যে না, তোমার এইটা না, এখানে আসল উদ্দেশ্য হচ্ছে কালো সুতা বলতে সুবহে সাদেক এর আগে যে কালো, আর সাদা সুতা বলতে সুবহে সাদেক ওই যে পূর্ব আকাশ, সূর্যোদয়ের আগে যে পশ্চিমে সাদা হয়ে যায় পূর্ব আকাশ, ওটা হলো সাদা সুতা। এখানে কিন্তু লোকটা ভুল করেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভুলের কারণটাকে কি করেন নাই, তিরস্কার করেন নাই, কাফেরও বলেন নাই, কারণ একটা আয়াতের সে ভুল ব্যাখ্যা করেছে, তাবিল করেছে, একে বলে কি, তাবিল, তাবিল করা, আয়াতটাকে ব্যাখ্যা করা, আর ওই ব্যাখ্যা করার সুযোগ ওখানে ছিল, ব্যাখ্যা করার অবকাশ ছিল। তাহলে এক তো হলো ভুল ব্যাখ্যা করলো এবং সে ভুল ওইখানে বুঝার কি ছিল, অবকাশ ছিল, আল্লাহর রসুল ব্যাখ্যাও দেন নাই, সেই কারণে যদি কোনো ব্যক্তি ভুল ব্যাখ্যা করে কি হয়, কোনো বিভ্রান্তির মধ্যে পড়ে যায়, কুফুরির মধ্যে পড়ে যায়, তাহলে তাকে কাফের বলা যাবে না। আপনি এখন প্রশ্ন করবেন যে ওই যে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যেটা জুমায় বললাম যে ফকিররা তাবিল করে, পীরেরা অনেক তাবিল করে, তুমি তোমার রবের ইবাদত করতে থাকো যতক্ষণ পর্যন্ত ইয়াকিন না আসে, তো তারাও তো তাবিল করেছে, ইয়াকিন মানে তার বসে আকীদা, চূড়ান্ত বিশ্বাস, তাহলে তারা কেন গোমরা হয়ে যাবে, তারা কেন কাফের হয়ে যাবে? আমরা বলবো হ্যাঁ, তারা কাফের হতো না যদি আল্লাহর নবীর কোনো ব্যাখ্যা না দিতেন, আল্লাহর নবীর পক্ষ থেকে যদি কোনো ব্যাখ্যা না দেওয়া থাকতো আর তারা আয়াতের ভুল বুঝত, আমরা তাদেরকে তাকফির করতাম না, তাদেরকে বরং গোমরা বলতাম। কি বলতাম? গোমরা বলতাম, বিভ্রান্ত বলতাম। কিন্তু আল্লাহর নবীর যেখানে ব্যাখ্যা দেওয়া আছে সেই ব্যাখ্যাটাকে বাদ দিয়ে যারা নিজেরা মন গড়া ব্যাখ্যা করবে তারা এই আমাদের আলোচনার আওতাভুক্ত হবে না। আমরা বলছি যারা কোরআন এবং হাদিসের কোন আয়াত বা হাদিসের ভুল ব্যাখ্যার কারণে বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে এবং ওই ভুল ব্যাখ্যা করার সুযোগও আছে, আয়াতের মধ্যে হাদিসের মধ্যে অবকাশ আছে, তাহলে তাকে তাকফির করা যাবে না। এক্ষেত্রে আমরা দেখব খাওয়ারেজরা, আমাদের সমাজে অনেক আছে আবার খুব পাইকারি কাফের বলে, এমনকি কোনো বেদাত করলেও তাকে কাফের বলে। এটা আমরা পরিষ্কার বলে দেই, খাওয়ারেজ আকিদা, এটা খাওয়ারেজদের আকিদা। আমরা স্পষ্ট বলি আমরা মুসলিম, আমরা সাহাবা এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে সাহাবারা যেভাবে করেছেন, আমরা শিয়া না, মুতাজিলা না, কাদিয়ানি না, খারেজি না, রাফেজি না, বাহাই না, চিশতি না, কাদেরি না, এরকম ভাবে আমরা কোন ফেরকার মধ্যে নাই, পরিষ্কার বিষয়গুলো। কিন্তু আমরা কাফের বলতে সাবধানতা অবলম্বন করব। আপনারা ইতিহাস পড়ুন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে খাওয়ারেজরা যারা আলীকে পর্যন্ত কাফের বলল, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ লিখেছেন, ওয়াল খাওয়ারেজ কানু আজহারান নাস বিদআতান, খাওয়ারেজরা ছিল এই উম্মতের মধ্যে সবচেয়ে বড় বিদআতী, ওয়াকাতলান লিল উম্মতি, এবং তারা মুসলিমদেরকে হত্যা করত, ওয়া তাকফিরান লাহা, মুসলিমদেরকে কাফের বলতো, আলীকে পর্যন্ত কাফের বলতো। ওয়ালাম ইয়াকুন ফিস সাহাবাতি মান ইউকাফফিরুহুম, অথচ সাহাবীরা তাদেরকে কাফের বলেন নাই, সাহাবীরা তাদেরকে কি বলেন নাই, লা আলিয়ুন ইবনে আবি তালিব ওয়ালা গায়রুহুম, আলী রাদিয়াল্লাহু তাআলা নিজে ওদেরকে কাফের বলেন নাই, অন্য কোন সাহাবিও খাওয়ারেজদের কি বলেন নাই, কাফের বলেন নাই। বাল হাকামু ফিহিম বিহুকমিহিম ফিল মুসলিমিনা আয-যালিমিনা আল মুতাদিন, বরং তাদের ব্যাপারে ফয়সালা দিয়েছেন যে এরা মুসলিম, জালেম, সীমালঙ্ঘনকারী, বেদাতি, চরম বেদাতি, এটা বলেছেন, কিন্তু কি বলেন নাই, কাফের বলেন নাই। তাহলে খাওয়ারেজদেরকে যদি আলী রাদিয়াল্লাহু তাআলা কাফের না বলে থাকেন সেক্ষেত্রে আমাদেরও, কারণ তাদের অসুবিধা ছিল কি, তারা আলী রাদিয়াল্লাহু তাআলা কাফের বলতো কি জন্য, তারা দলিল কোরআন দিয়ে, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইক হুমুল কাফিরুন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গে সিফিনের সময় কি করেছিলেন, যখন আলী এবং মুয়াবিয়ার মধ্যে যুদ্ধ হচ্ছিল, আলীর বাহিনী আমিরে মুয়াবিয়ার বাহিনীকে পরাজিত করছিল, সেই সময় আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু বাহিনীর মধ্যে একটা লোক ছিল চালাক সাহাবী আমর ইবনুল আস, উনি বললেন যে একটা কাজ করো, তোমরা তীরের মাথায় কোরআন ধরো, ধরে বলো যে আমরা এই কোরআনের মাধ্যমে ফয়সালা করব, যুদ্ধ করব না। তারা এটাই করলো। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে না, ওরা প্রতারণা করছে, ওদেরকে কতল করো। আলীর দলের মধ্যে একদল লোক ছিল, এরা বলল না, ওরা আমাদেরকে কোরআনের দিকে আহ্বান করছে আর তুমি আমাদেরকে যুদ্ধের দিকে আহ্বান করছো, তুমি যদি যুদ্ধ বন্ধ না করো তাহলে আমরা তোমার সাথে সেই আচরণ করব যা আমরা ওসমানের সঙ্গে করেছিলাম, তার মানে ওসমানকে যে হত্যা করেছিলাম তোমাকে হত্যা করব। বাধ্য হয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, ওদের সঙ্গে কথাবার্তা বলার জন্য মেনে নিলেন, যুদ্ধ বন্ধ করলেন। যুদ্ধের বন্ধের পরে সমঝোতা হলো যে আলীর পক্ষ থেকে একজন সালিস নিয়োগ করা হবে, আর আমিরে মুয়াবিয়ার পক্ষ থেকে একজন সালিস নিয়োগ করা হবে। এই দুইজনে ছয় মাস আলোচনা করবে, সিদ্ধান্ত দিবে, এবং উভয় পক্ষ যে সিদ্ধান্ত দেয় ওটা মেনে নিবে। এই যে খারিজিরা, এরা বলল দেখো আলী তুমিও কাফের হয়ে গেছো, আমিরে মুয়াবিয়াও কাফের হয়ে গেছে, কারণ তোমরা কোরআনের বিরুদ্ধে তৃতীয় সালিস মেনেছো। দেখেন কি ব্যাখ্যাটা করলো, অথচ এটা তো কাফের হয়ে যায় না, কারণ সালিস বানানো, এই সালিসদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে এরা কোরআন সুন্নাহ মোতাবেক একটা সমাধানে আসবে, এটা কোরআন সুন্নাহর বাইরে না। তাছাড়া সালিস নিয়োগ করা যায় বিয়ের মধ্যে আছে, স্বামী স্ত্রী যদি কোনোভাবে বোনাবুনি না হয় তাহলে কি করবে, প্রথমে স্বামী স্ত্রীকে সাবধান করবে, প্রয়োজনে হালকা মার দিবে, এতে না হলে বিছানা আলাপ করে দিবে, তাতেও যদি না হয় তাহলে আস্তে আস্তে পদক্ষেপ নেবে, কেমনে ফাবাসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা, স্বামীর পরিবার থেকে একজন হাকাম বিচারক আর স্ত্রীর পরিবার থেকে একজন বিচারক, এই দুইজনে আলোচনা করবে, তার মাধ্যমে দুইজনকে বুঝাবে, তাতেও যদি না হয় তাহলে কি করবে, তাহলে এক তালাক দিয়ে রাখবে, একসাথে তালাক তিনটা যা আছে তা দেয়, 100 তালাক দেয়, খালি এরকম না তাল গাছের মতো তালাক দিলাম, তোরে তালাক দিলাম 100 তালাক, তার মধ্যে এক একটা তালাক তাল গাছের মতো, এরকম তালাক দেয় 1000 তালাক দিল, এইসব দিয়ে তারপরে আসে হুজুর কাছে, হুজুর রাগ করে তালাক দিয়েছিলাম, ওই বেটা তালাক রাগ করে দেয় না আদর করে দেয়, তালাক কি আদর করে দেয় নাকি কেউ, তালাক তো রাগ করেই দেয়। সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন হাজলুহুন্না জিদ্দুন, তিনটা জিনিস আছে, ইচ্ছায় বলুক অনিচ্ছায় বলুক, উপহাস করুক মজাক করুক রাগে বলুক, এটা হয়ে যাবে, একটা তালাক, একটা বিয়া, আর একটা গোলাম আজাদ করা। আপনি উপহাস করে বলেন যে ধর এই আমার মেয়েটা তোর কাছে বিয়ে দিলাম, সে বললো আমি কবুল করলাম, সাক্ষী সামনে আছে বিয়ে হয়ে গেছে, এখন দিয়ে সে বউ নিয়ে নেবে, এরকম তালাকের ক্ষেত্রেও। কাজে এই যে তাবিল করতে আসে, তো যাই হোক, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বিচারক নিয়োগ করলেন, এটা কি কোনো দোষ করেছেন, কিন্তু এই লোকগুলো বললো না তুমি কাফের হয়ে গেছো, ইনিল হুকমু ইল্লা, দেখেন স্লোগানটা কি, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো বিচার চলবে না, তুমি তৃতীয় পক্ষকে বিচার মেনেছো কাফের হয়ে গেছে। এই কারণেই আলী রাদিয়াল্লাহু বলেছিলেন, উনি যখন কুফার মসজিদে খুতবা দিচ্ছিলেন, এক কোনার থেকে একজন খারেজি চিৎকার মেরে বলল ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো বিচার মানি না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার সেই ঐতিহাসিক বাক্য বচন বলেছিলেন, তিনি বলেছিলেন কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথাটা সত্য উদ্দেশ্যটা খারাপ, কথা সত্য মতলব খারাপ, এটা আলী তখন বলেছিলেন। তো যাই হোক, এই খারেজিদেরকে যেহেতু কোরআন দিয়ে তারা দলিল পেশ করেছে, কোরআনের আয়াতের অপব্যাখ্যা করেছে তারা, এ কারণে তাদেরকে তাকফির করা হয় নাই। সুতরাং আমরা কোন মুসলিমদেরকে যারা আল্লাহর বিধান মানে, শর্ত আল্লাহর বিধান মানে, আল্লাহর বিধানকে অমান্য করে না, তুচ্ছ তাচ্ছিল্য করে না, আমলগতভাবে কোনো গুনাহে কাবিরা করলো, আমরা তাকে তাকফির করব না, কি করব না, কাফের বলবো না। যদি সে কোনো আয়াতের ভুল ব্যাখ্যার কারণে বা কোনো হাদিসের ভুল ব্যাখ্যার কারণে এমনটা করে থাকে, আমরা খারেজিদের কি দেখলাম, যে খাওয়ারেজরা এরা ওসমানকে কাফের বলেছে, আলীকে কাফের বলেছে, এমনকি তাদের ওই দলের বিরুদ্ধে যারা ছিল তাদের সবাইকে কাফের বলেছে। আমাদের দেশেও আছে কিন্তু এরকম লোক, তাওহীদের দাওয়াত দিতে গিয়ে বেশিগুলো বাড়াবাড়ি, এটা আমি আপনাদেরকে বলি, আপনারা তাওহীদের দাওয়াত দেয় দেখলেই পাগল হয়ে যান না, তাওহীদের দাওয়াত দেয়, এর মধ্যে খারেজি আছে, বাংলাদেশে এখন সব আছে, বাহাই আছে, আপনারা যারা শান্তিনগর গেছেন, শান্তিনগর ওই যে কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেট, ওটার পাশ দিয়ে যে গলি ঢুকেছে, ওই গলিতে ঢুকতে ডান পাশে দেখবেন একটা বাড়ি আছে, লেখা আছে বাহাই, কি আছে বাহাই অফিস, বাহাই একটা দল, একটা মতবাদ, এরা মুসলমান দাবি করে, জঘন্য মতবাদ এদের, এরা ওই কয়জন ছাড়া সব কাফের, এরকম খাওয়ারে যাচ্ছে, আপনার আশপাশেই আছে, আমাদের এইখানেও ছিল, এরা বলতো রফলিয়াত না করলে কাফের, আমিন জোরে না বললে কাফের, আমরা গোমরা বলি, আমি কি কাফের বলছি? এই যে আজকে অনেক ফেরকার নাম ধরে বলছি, কাফের বলছি নাকি? কাফের বলছি কাউকে? কাফের বলতে আমরা সাবধান অবলম্বন করব, গোমরা ফেরকা। বাকি হচ্ছে তাকফির করার ক্ষেত্রে আমরা খুব সতর্কতা অবলম্বন করতে হবে, পাইকারি ভাবে তাকফির করা যাবে না। এজন্য এই খাওয়ারেজদেরকে দেখেন, খাওয়ারেজদেরকে, এরা কত বড় জঘন্য কাজ করেছে, ওসমানকে কাফের বলেছে, আলীকে কাফের বলেছে, আলী এবং ওসমানকে আমির মুলককে কাফের বলেছে, এদের দুই দলের পক্ষে যত লোক ছিল সব কাফের হয়ে গেছে। কথাগুলো কত সুন্দর, আল্লাহ ছাড়া কারো বিধান মানি না, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। তো এই লোকগুলোকেও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের বলেন নাই। কেন বলেন নাই? কারণ তারা কোরআনের একটা আয়াতকে ভুল বুঝার কারণে, অপব্যাখ্যা করার কারণে এই বিভ্রান্তির মধ্যে পড়েছিল। এরপরে চার নাম্বার, যাদেরকে মানুষ তাকফির করে, আল মুজতাহিদ আল মুখতি, ভুল ইস্তেহাদ করার কারণে যারা বিভ্রান্তির মধ্যে আছে। একটা প্রশ্ন আছে এখানে যে ইমাম সাহেব, তাহলে মাজহাবীদের কোন দল হবে, দয়া করে বলবেন কি? দেখেন, মাজহাবীদের যে বিষয়টা, এটা আকীদার উপরে ভিত্তি করে ফেরকা হয় নাই। শিয়া, মুতাজিলা, কাদিয়ানি, রাফেজি, খারেজি, জাহমিয়া, মুরজিয়া, মুশাববিহা, চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সাবেরিয়া, চিশতিয়া, যত তরিকা আছে এই সব তরিকার ভিত্তি আকীদার উপরে। কিসের উপরে? আকীদাগত কারণে। কিন্তু মাজহাবি যে ইখতিলাফটা, এটা এই জাতের না, এটা খুব আপনারা ভালো করে বোঝার চেষ্টা করবেন, আপনারা কেবল ফেরকা মনে করলেই বুঝলেন সব এক দলের। মাজহাবি ফেরকাটা এই জাতীয় না, মাজহাবি ফেরকাটা হচ্ছে কি, ফেকার মাসালা বের করতে গিয়ে ইমামরা ইজতেহাদ করেছেন, ইজতেহাদ করতে গিয়ে কেউ ভুল করেছেন। যেমন মনে করুন, আমিন জোরে বলবে না আস্তে বলবে। এখন একটা হাদিসে, তিরমিজির হাদিসটা দেখবেন, ওয়াইল ইবনে হুজুর থেকে বর্ণিত হাদিসটা, সুফিয়ানের বর্ণনায় আসছে মাদ্দা বিহা সাওতাহু, আমিন জোরে বলেছেন, আর সোবার বর্ণনায় আসছে খাফাদা বিহা সাওতাহু, আমিন আসতে বলেছেন। এখন ফোকাহায়ে কেরামরা এর মধ্যে কোনটা গ্রহণ করবেন? সহি একটাই, এ বি আর তাহায়, ও বি আর তাহায়, এটা হয় না। আমাদের একজনে কোরআন তর্জমা পড়াইতেন, তো মাদ্রাসায় কোরআন তর্জমা পড়ায় কারা জানেন? কোরআনের তো গুরুত্ব দেওয়া হয় না মাদ্রাসায়, হাদিসের গুরুত্ব নাই, ফেকার কেতাব, মান্তেকের কেতাব, ফালসাফার কেতাব, এগুলো পড়ায় বড় বড় আলেমরা, আর কোরআন তর্জমা পড়ায় কে? কারি সাহেব, কোন রকম কোরআন তর্জমা পড়তে পারে, এর দেয় কোরআন তর্জমা পড়তে। তা আমি যে বছর সরে বেকায় পড়ি, এই বছর একজন কোরআন তর্জমা পড়াইতেন, তো প্রায় তর্জমার সময় দেখতাম যে আমরা তাকে পড়াশোনা করে আসতাম, আমরা মোতালা আজকে কি পড়া হবে ওটা আগের থেকে পড়ে আসতাম আমরা, তো দেখতাম যে তর্জমা ভুল করে ফেলছে, তো বলতাম হযরত এ তর্জমা গলত হয়, এটা গলত তর্জমা, ভুল তর্জমা, যে আসে তবে এই, তো উনি বলতেন যে চলো ইবে আতা হয়, মানে ওটাও ঠিক আছে, এটাও আছে, ঠিক আছে, এটাও ঠিক আছে। তো আমি আবার বলতাম যে নেই, ইয়ে বি নেই, এ খোগা, ইয়ে তো ওহি হ্যাঁ, ইয়ে ইহি হ্যাঁ, দোনো নেই হ্যাঁ। আপনি যদি বলছেন চলো এটাও ঠিক আছে, ওটাও ঠিক আছে, এটা হবে না, ঠিক একটাই হবে, কোনটা হবে সেইটা বলেন। যখন ভালো করে ধরতাম তখন বলতেন যে আচ্ছা চলো ওইটাই, তোমারটাই ঠিক আছে। তো যাই হোক, এরকম হতো, ঠিক দুইটা হবে না, ঠিক হবে একটাই, হয়তো আমিন জোরে বলা সহি, আস্তে বলা ভুল, অথবা আস্তে বলা সহি, জোরে বলা কি, ঠিক একটাই, কিন্তু সেই একটা কোনটা সঠিক নির্ণয় করতে গিয়ে ফোকাহায়ে কেরামরা, ইমামরা ইজতেহাদ করেছেন। আর ইজতেহাদ করতে গিয়ে ভুল হতে পারে,

মাল্লাম ইউকাফফিরুল কাফেরা আও শাক্কা ফি কুফরি ফাকাদ কাফারা, যে কাফেরকে কাফের বলে আখ্যায়িত করে না অথবা কাফেরকে কাফের বলতে গিয়ে সন্দেহ পোষণ করে সে নিজেও কাফের হয়ে গেল। এই আলোচনা আগামী সময় হবে ইনশাআল্লাহ, এই জন্য আপনারা প্রস্তুতি নিয়ে আসবেন, কিছু খাওয়া দাওয়া করে আসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। ওসাল্লাল্লাহু তাআলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।